ওকে, শুনো শুনো রে মানুষ, ওরে দুঃখের কাঁদ, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কিমো, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন। আমি এখানে ছিলাম ইয়াকুব ভাইয়ের সাথে বসে চা নাস্তা করলাম, আমি এখানে ছিলাম ইয়াকুব ভাইয়ের সাথে বসে চা নাস্তা করলাম, ফ্লাইওভারের নিচে যাই দুই বন্ধুর আলাপ হলো ওখানে দাঁড়াই, বিদায় নিয়ে চলে গেই আসার পাঁচটা মিনিট পর, হাই রে হঠাৎ সেলিম মোবাইল ফোনে বলেছে খবর, বিদায় নিয়ে চলে আসার পাঁচটা মিনিট পর, হাই রে হঠাৎ সেলিম মোবাইল ফোনে বলেছে খবর, হেলাল বলেই অনেক লোকের, হেলাল বলল অনেক লোকের হয়েছে মরণ, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন। যখন সাতটা বাজিল বহদ্দাঘাট শোকের ছায়া নেমে আসিল, যখন সাতটা বাজিল বহদ্দাঘাট শোকের ছায়া নেমে আসিল, আস নামছে মানুষের ঢল, কেউ হতভম্ব আবার কারো চোখে জল, আসছে মানুষের ঢল, কেউ হতভম্ব আবার কারো চোখে জল, সামনে গিয়ে দেখি আমি হই আত্মহারা, হায় রে কত লোকের দেহ তেতলে হয় টুকরা টুকরা, সামনে গিয়ে দেখি আমি হই আত্মহারা, হায় রে কত লোকের দেহ থেতলে হয় টুকরা টুকরা, এই তো বুঝি মাটির মানুষ, এই তো বুঝি মাটির মানুষ, রাখিও শরণ, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, শুনো শুনো রে মানুষ, শুনো দুঃখের কাঁদন, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন। বন্ধু পুলিশ জাহাঙ্গীর ভাই মোবাইল করে কোথায় আসে যখন জানতে চাই, বন্ধু পুলিশ জাহাঙ্গীর ভাই মোবাইল করে কোথায় আছে যখন জানতে চাই, বন্ধু পুলিশ জাহাঙ্গীর ভাই, কোথায় আছে মোবাইল করে যখন জানতে চাই, ও সে জানালো আমায়। হাতে আমার রক্ত ঝরে ইটের আঘাত পাই, ও সে জানালো আমায়। হাতে আমার রক্ত ঝরে ইটের আঘাত পাই, উদ্ধার কাজে ব্যস্ত আমি পুলিশ বক্সে হাই। ছয়টা মোটর সাইকেল মানুষ দিল রে জ্বালাই, হায় রে উদ্ধার কাজে ব্যস্ত আমি পুলিশ বক্সে খাই, হায় রে ছয়টা মোটর সাইকেল মানুষ দিল রে জ্বালাই। পুলিশ বক্সে আগুন জ্বলছে, পুলিশ বক্সে আগুন জ্বলছে, করছি নিয়ন্ত্রণ ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন হাই রে, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন। শুনো শুনো রে মানুষ শুনো দুঃখেরই কাঁদন, শুনো শুনো রে মানুষ শুনো দুঃখেরই কাঁদন, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন হাই রে, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন। চাঁদগাঁও থানার সামনে হা আগুন জ্বলে দাউ দাউ করে নিয়ন্ত্রণে নাই, চাঁদগাঁও থানার সামনে যা আগুন জ্বলে দাউ দাউ করে নিয়ন্ত্রণে নাই, মানুষ কি ভুল করিল ফায়ার সার্ভিস কর্মীদের ইট পাটকেল মারিল, মানুষ কি ভুল করিল ফায়ার সার্ভিস কর্মীদের ইট পাটকেল মারিল, যারা উদ্ধার কর্মী তাদের আমার আছে প্রয়োজন, কিছু অমানুষে তাদের উপর করলো নিপীড়ন, আহা যারা উদ্ধার কর্মী তাদের আছে প্রয়োজন, কিছু অমানুষে তাদের করলো নির্যাতন, ক্ষতির উপর আরো ক্ষতি, ক্ষতির উপর আরো ক্ষতি করার কি কারণ, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন হাই রে, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন। শুনো শুনো রে মানুষ শুনো দুঃখেরই কাঁদন, শুনো শুনো রে মানুষ শুনো দুঃখেরই কাঁদন, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন হাই রে, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হলো রে কে মন। সেনাবাহিনীর টহল শীতে পুকুর জলে নেমে যায় ডুবুরির দল, সেনাবাহিনীর টহল শীতে পুকুর জলে নেমে যায় ডুবুরির দল, র‍্যাব ও বিজিবি এলো বহদ্দারহাট রণক্ষেত্র নিয়ন্ত্রণ করলো, র‍্যাব ও বিজিবি এলো বহদ্দারহাট রণক্ষেত্র নিয়ন্ত্রণ করলো, হাই রে জীবন স্বপ্ন ভেঙ্গে হাই রে জানি দীর্ঘিশ্বাস, ওহো রশি বেঁধে টেনে তুলে দেখি কত লাশ, দেখি কত স্বপ্ন ভাঙা দুঃখে দীর্ঘশ্বাস, রশি বেঁধে স্বপ্ন অন্তরা পুরোটাই দি, সেনা সেনাবাহিনীর টহল শীতে পুকুর জলে নেমে যায় ডুবুরির দল, সেনাবাহিনীর টহল শীতে পুকুর জলে নেমে যায় ডুবুরির দল, র্যাব ও বিজিবি এলো, বহদ্দার হাট রণ ক্ষেত্র নিয়ন্ত্রণ করলো, বিজিবি ও র্যাব এলো, বহদ্দার হাট রণ ক্ষেত্র নিয়ন্ত্রণ করলো, হায়রে জীবন স্বপ্ন ভেঙ্গে এলো, একই দীর্ঘশ্বাস রশি বেঁধে টেনে তুলে দেখি কত লাগাস, হায়রে জীবন স্বপ্ন ভেঙ্গে এলো, একই দীর্ঘশ্বাস ও হো রশি বেঁধে টেনে তুলে দেখি কত লাস, জীবন নিয়ে বসলো তবে জীবন নিয়ে বসলো উটার আগেই হলো মরণ, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, শুনো শুনো রে মানুষ শুনো দুঃখের কাঁদন, শুনো শুনো রে মানুষ শুনো দুঃখের কাঁদন, ফ্লাইওভারের গার্ডার ভেঙে হলো রে কে মন, হাই রে ফ্লাইওভারের গার্ডার ভেঙে খোলো রে কে মন, হাই রে অনেক দিকে শুনি কত মায়েরই কাঁদন, হাই রে সইতে নাহি পারি ভাইরে বোনেরই কাঁদন, হাই রে অন্তরে যে শয়ে না ওদের বাবারই কাঁদন, ওহো অন্তরে যে সইছে না আর বাপেরই কাঁদন, হাই রে যাদের জন্য কেঁদে মরে আত্মীয় স্বজন, almadina.com almadina.com